ছেলে আসা দিন আজদাকে আমায় নিয়ে যায় স্মৃতির জানালায়, যেখানে আছো আমার তুমি জানি না এখন কোথায়, মনে কি পড়ে তোমার প্রথম দেখা দুজনার, মনে কি পড়ে তোমার প্রথম দেখা দুজনার, যত দূরে যাই ফিরে ফিরে যাই মনে হয় কে যেন আমায় ডাকে, খুঁজে ফিরি হায় আজ তুমি কোথায়, দেখেছিলাম যদি সারে ক্লাসে স্বপ্নে আঁকা সেই দু চোখে, কি ছিল যে জানি না তোমাকে ভুলে যেতে পারি না, মনে কি পড়ে তোমার প্রথম দেখা দুজনার, মনে কি পড়ে তোমার প্রথম দেখা দুজনার, দেখা হয়ে যায় চিনতে কি আমাকে, দেখে তুমি আগের মতো আসবে কি আমাতে, মনে কি পড়ে তোমার প্রথম দেখা দুজনার, মনে কি আমার তুমি জানি না এখন কোথায়, মনে কি পড়ে তোমার প্রথম দেখা দুজনার, মনে কি পড়ে তোমার প্রথম দেখা দুজনার, যত দূরে যাই ফিরে ফিরে যাই মনে হয় কে যেন আমায় ডাকে, খুঁজে ফিরি হায় আজ তুমি কোথায়, দেখছিলাম যদি সারে ক্লাসে, যত দূরে যাই ফিরে ফিরে যাই মনে হয় কে যেন আমায় ডাকে, খুঁজে ফিরি হায় আজ তুমি কোথায়, দেখছিলাম যদি সারে ক্লাসে।